যেও না, যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কু কথা। হংস পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন যেটা, যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কু কথা। হংস পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন যেথা, যেও না দাঁড়াও বন্ধু। তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। ভালোবাসার ভুবন গড়ে সুখী আমার এই বিধাতা, যেও না দাঁড়াও বন্ধু। দেখি চাঁদের আলো, তুমি দেখো কলঙ্ক। খোলায় আকাশ ঘর যে আমার মাটি সুখের পালঙ্ক। আমি দেখি চাঁদের আলো, তুমি দেখো কলঙ্ক। খোলায় আকাশ ঘর যে আমার মাটি সুখের পালঙ্ক। বিনা পানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হয়ে, বিনা পানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হয়ে। হৃদয় আমার গান বেঁধে যায়, হৃদয় দিয়ে শোনো তা, যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কু কথা। হংস পাখায় পাক লাগে কি সরস্বতীর আসন যেথা,